জমানা এলো দেখো না, বিনা পোনে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, পোনের টাকা হারাম তো বোনেতে ছাড়ে না, বিনা পোনে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, পোনের টাকা হারাম তবু নিতে ছাড়ে না। কি জমানা গরিবের মেয়ে বলে করব না বিয়ে, বিষ খাবো গলায় দৌড়ি দেব, রেল লাইন শোব না হয় দেব কুয়ায় ঝাঁপ, দেব কুয়ায় ঝাঁপ, করব না বিয়ে ওই কসাইয়ের সাথে, যারা মেয়ের বাপের গলা কাটতে বাকি রাখে না, মেয়ের বাপের গলা কাটতে বাকি রাখে না, নগদ টাকার সাথে নেবে পাঁচ ভর সোনা। কি জমানা গরিবের জালা গো খোদা তালা, গরিবের ঘরে কেন দিয়েছ বেটি, ছেলের বাপ টাকা চায় মেয়ের বাপ অসহায়, বেচে দিতে হয় নিজের ঘর ভিটে মাটি, ঘর বিটে মাটি, ছেলের বাপে শরম লাগে না, জাকাত ফিতরার খাল বেচার টাকা দেখো না, জাকাত ফিতরার খাল বেচার টাকা দেখো না, 40-50 হাজারে মন ভর না। কি জমানা ছেলের বাপের দাবি চাই কালার টিভি, মোটর বাইক আর খাটাল মারি চাই, ছেলে আমার হিরে বলছি খোদার কি রে, এমন ছেলে জামানায় জোড়া পাবে নাই, জোড়া পাবে নাই, যেমন গরুর হাটে গরু বিক্রি হয়, ছেলের বাপ ছেলেকে বিক্রি করতে ছাড়ে না, ছেলের বাপ ছেলেকে বিক্রি করতে ছাড়ে না, হারাম টাকা নিয়ে কদিন চলবে বলো না। কি জমানা বাপের কানে ছেলের বাপ বলে, লেনদেনের কথা যেন কেউ আর না জানে, কেহ নেই সামনে কেহ নেই পেছনে, পনের টাকা নিয়ে বউ ঘরে আনে, বউ ঘরে খেরাতে কথা ভাবে না, কেউ অভাবে নেই কেউ স্বভাবে নেই, ছেড়ে কথা বলে না, কেউ অভাবে নেই কেউ স্বভাবে নেই, ছেড়ে কথা বলে না, পণ যদি না দাও মেয়ে সুখে হবে না, কি জামানা শাশুড়ি ননদ জ্বালাতে ছাড়ে না, গরিবের মেয়ে বলে সবই সয়ে নেয়, স্বামীর অত্যাচার শ্বশুরের ব্যবচার, টাকা না পেলে আগুনে পুড়িয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, টাকা ছাড়া কেউ কিছু বোঝে না, ওরে মইদুল ইসলাম পরের টাকার ভরসা করো না, মইদুল ইসলাম পরের টাকার ভরসা করো না, পরের টাকার দিকে চেয়ে থাকা ভালো না, কি জামানা দেখো না, গো বিনা পণে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, পণের টাকা হারাম তবু নিতে ছাড়ে না, বিনা পণে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, পণের টাকা হারাম তবু নিতে ছাড়ে না, কি জামানা www.anibas.in